পাখরে থিলে সে সব ভালো লাগে, দূরে থিলে কাই খোঁজুছু দুঃখ ঋতু যেবে তোতে ছুই যায় তা কথা তু কাহি ভাবুছু রে মন তু ভালো পাউছু হা ভালো পাউছু রে মন চাহিতাকু নিজ পাখে হারুছু রে মনা তু ভালো পাউছু হা ভালো পাউছু রে মনা তু ভালো পাউছু হা ভালো কাঁদিবা পাই হাজারে কারণ খোঁজে কাকু হা কথাকু ছাতিরে লুচে নিজ সাথে কাই খেলুছু ছোটিয়া হৃদয় ভারী হৃদয় কাহিঁ এতে আশা তোলুছু রে মন রে মন তু ভালো পাউছু হা ভালো পাউছু কিয়ে কাড়ি কহি দাব দেরি কাই করুছু রে মনা